হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বিদায় ক্ষণে এই ধরনের বুকে নেমেছিল বিরহের অনন্ত ছায়া। তোমার বিদায়ে ভালোবাসার ঝর্ণাধারা যেন থেমে গেল, সবার হৃদয় নদীতে যেন জাগলো মরুভূমি। হে রাসুল, তুমি চলে গেলেও তোমার দেখানো পথ আজও ভুলিনি। চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, বিশ্ব জুড়ে নেমে এলো, বিশ্ব জুড়ে নেমে এলো বিরহের ছায়াখানি। চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, ভালোবাসা ঝর্ণা ধারা বইছিল যেখানে, থেমে গেল অমনি সবই তোমার বিদায় জেনে, ভালোবাসা ঝর্ণা ধারা বইছিল যেখানে, থেমে গেল অমনি সবই তোমার বিদায় জেনে, অশ্রু জলে উঠল ভরে সবার নয়ন মনি, সবার নয়ন মনি। চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরার সকল জনি, চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, সবার হৃদয় নদী ছিল ভালোবাসায় ভরা, হঠাৎ সেদিন সেই নদীতে উঠল জেগে চরা, সবার হৃদয় নদী ছিল ভালোবাসায় ভরা, হঠাৎ সেদিন সেই নদীতে উঠল জেগে চরা, মলিনতায় চেয়ে গেল সবার বদন খানি, সবার বদন খানি। চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, বিশ্ব জুড়ে নেমে এলো, বিশ্ব জুড়ে নেমে এলো বিরহের ছায়াখানি। চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি, চলে গেলে যেদিন তুমি কাঁদলো ধরা সকল জনি।